আচ্ছা, হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে। বাড়াবাড়ি করো না, আল্লাহ তাআলা কেন বলেন যুদ্ধ করো? হ্যাঁ, বাড়াবাড়ি কথা নিষেধ করেছেন। বাড়াবাড়ি বলতে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে কি করা যাবে না, প্রয়োজন নাই যেগুলো নিয়ে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। জামিন জোরে না বললে কাফের বলে দাও, বাড়াবাড়ি করা যাবে না। রফল আদান না করলে কাফের বলে দাও, এই বাড়াবাড়ি করা যাবে না। আর নইলে কেউ ইসলাম মানে না, শিরিক করে, ইসলাম বেদাত তৈরি করে, তাগো নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন নাই কাতিলুহুম, ওদের বিরুদ্ধে কেতাল করো, যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন ফিতনা চিরতর মিটে না যায়। এটা কি কেতাল করতে বলেন নাই? যেখানে বলতে ফাতুল মুশরিক না হাইসো যা, তুমি যেখানে মুশরিক ওরে মারে দাও। এই জন্য এগুলো অপব্যাখ্যা করা, যুগে যুগে যুগে যুগে ইসলামের শত্রুরা সূক্ষ্মভাবে কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করেছে।